الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين আজ রবিউল আউয়াল মাসের 2 তারিখ আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছিলেন আর তার জন্য কিছু মুসলিমদের মাঝে এই মাসে সারা জেগেছে যে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে নবী দিবস হিসাবে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করবে। বড় দুঃখের বিষয়, মুসলমানদের অধিকাংশ মানুষ দিনের ফরজ পালনে নেই, দিনের আকিদা আহকাম ফরজ হালাল হারাম এসব মানতে পিছপা, কিন্তু দিনের দিন থেকে বাইরে এমন কিছু আমল আছে যাকে বিদাত বলা হয়, অতিরিক্ত অতিরঞ্জিত আমল, যে আমল তারা করে থাকে শুধুমাত্র নিজেদের মনের আবেগ মেটানোর জন্য, কিছু আনন্দ উপভোগ করার জন্য, হই হুল্লোড় করার জন্য। বিশেষ করে আবেগময় যুবক যারা, তারা এই শ্রেণীর হই হুল্লোড় চায়, কিছু আনন্দ করে মাইকিং করে লাইটিং করে ফুল সাজিয়ে একটু অনুষ্ঠান করে মনের ভিতরে যাকে বলা হয় চিত্ত বিনোদন, আর এরই মাধ্যমে তারা ভাবে যে আমরা দিন পালন করছি কিন্তু আসলে দিনের কিছু নয়। মিলাদুন্নবী আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, কোন কোন মিলাদে উপস্থিত থেকে থাকবেন, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে জন্মদিন পালন করে। অথচ এর প্রচলিত রীতি জন্মদিন জন্মদিবস বা নবী দিবস মিলাদ মিলাদুন্নবী মৌলুদ পাঠ এসব ইসলামের রীতি নয়। পরবর্তীকালের কিছু সুফিবাদী আলেম ওলামা অথবা আবেদ দেব তৈরি এই মিলাদ অনুষ্ঠান আজ চলে আসছে, বিশেষ করে শুরু হয়েছিল কোথায় আপনারা জানেন, আরব থেকে, তারপরেই আরব থেকে যে ইরান তুরান পার হয়ে আমাদের দেশেও সেই নবী দিবস খুবই উৎসবের সাথে আনন্দের সাথে পালন করা হয়। অথচ আমরা জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই এ দিন পূর্ণ হয়ে গেছে, না দিনের কিছু বাকি আছে, সম্পূর্ণ দিন পূর্ণ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই তার জামানাতেই। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করে দিলাম। তার মানে তাতে আর সংযোজনের কোন অবকাশ নেই, কিছু বাড়তি করার কোন সুযোগ নেই, দীন পরিপূর্ণ পূর্ণাঙ্গ, তোমাদের প্রতি আমার অনুগ্রহ নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন রূপে মনোনীত করলাম। ইসলামই হচ্ছে আল্লাহর কাছে দিন, অন্য দিন দিন নয়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু আবিষ্কার করবে যা ওর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। অন্য এক বর্ণনায় আছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কাজ করবে এমন আমল করবে যার নির্দেশ বা যাতে আমাদের কোন নির্দেশ নেই, শরীয়তের কোন নির্দেশ নেই, আল্লাহ আল্লাহ রসুলের কোন নির্দেশ নেই, তা বর্জনীয় এবং প্রত্যাখ্যাত। আপনারা জানেন ইসলামে পালনীয় ঈদ হল কয়টা? দুইটা, ঈদে ঈদুল ফিতর আর ঈদুল আদহা। তৃতীয় ঈদ বলে কোন ঈদ ইসলামে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের 23 বছর কাল নিজের জীবনে কোনো বছর নিজের জন্মদিন পালন করে যাননি। নবুয়াত পেয়েছেন 40 বছর, তাই না? 40 বছর বয়সে। তারপর তিনি 22 কি 23 বছর বেঁচেছিলেন, তার মধ্যে তিনি একবারও নিজের জন্মদিন পালন করে যাননি। কোন সাহাবী তা পালন করার নির্দেশও দেননি বা করেননি। তার পূর্ববর্তী নবীদের জন্ম মৃত্যু উপলক্ষে কোন আনন্দ অথবা শোক পালন করে যাননি। সুতরাং কিভাবে আমরা সেই ঈদ রূপে সেই দিনকে পালন করতে পারি, এখানে একটা কথা আছে। বল হুজুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করে গেছেন, সোমবার রোজা রেখে বলেছেন যে এটা আমার জন্মদিন। আর মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচলেন তখন তিনি রোজা পালন করেছিলেন, ওই দিনে রোজা পালন করেছিলেন। আর তা দেখা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা পালন করেছিলেন। অতএব বোঝা গেল কি, জন্মদিন পালন করলে কোনো সমস্যা নেই। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার উপরে শান্তি হোক যেদিনে আমার জন্ম হয়, আমার জন্মের দিনে আমার উপরে শান্তি। বোঝা গেল যে জন্মদিন পালন করা যাবে এবং ওই দিনে এক অপরকে দোয়া দেওয়া যাবে। এইসব সন্দেহ করে তারা এই জায়গা থেকে দলিল নিয়ে তারা মনে করে কি, যে জন্মদিন পালন করা বৈধ। আচ্ছা, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সমুদ্র থেকে নাজাত পেয়ে তার রোজা রেখে তিনি দিনটিকে পালন করলেন, জন্মদিন পালন করেছিলেন না মৃত্যুদিন পালন করেছিলেন? না জন্ম না মৃত্যু। মোট কথা, এই ধরনের লোকেরা যেখানে দেখবেন কোনো দলিল নেই, তখন যেখান সেখান থেকে তারা দলিল নিয়ে আসার চেষ্টা করে সেইটাকে চালু করা, সেটাকে প্রচার করার খুবই চেষ্টা করে। কোথা থেকে না কোথা থেকে দলিল বের করেই আনবে। একটা সামান্য সম্পর্ক পেলেই, যেমন ওই যে আপনারা জানেন, কোন মানুষ যখন ক্ষুধার্ত থাকে, পেটে যখন খিদে থাকে, খুব খিদে, খিদে জ্বালায় ছটফট করছে, তখন যদি তাকে অঙ্ক জিজ্ঞেস করেন যে দুই আর দুই কত হয়, তখন সে কি বলবে জানেন? চারটে রুটি। দুই আর দুই চার বলবে না কি বলবে? চারটে রুটি। তার মানে কি, তার পেটে প্রচুর খিদে আছে। এখন আপনি আপনার আবেগে জন্মদিবস পালন করবেন, আল্লাহর নবীর মিলাদুন নবী পালন করবেন, স্পষ্ট কোন দলিল নেই, তখন অস্পষ্ট যেখানে যা আছে টেনে টুনে, এই দেখো ঈসা আলাইহিস সালাম বলেছে না, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, হাইতো জন্মদিনে সালাম, তার মানে জন্মদিন পালন করা চলবে। আরো অনেক দলিল তারা বলে থাকে, আমি আপনাদের সামনে সেই দলিলগুলো পেশ করব এবং তাতে কোনো দলিল আছে কি না জিজ্ঞাসা করব আপনাদেরকে, নাকি ওই যে হাজি পুকুরের দলিল দেখিয়ে গাজী পুকুর দখল করার চেষ্টা করবে, সে কথা আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো। তার আগে আপনাদেরকে ইতিহাস বলে দিই। এ কথা বললাম যে চার খলিফার মধ্যে কোন খলিফা আর না তারপরে বাদশারা, মুয়াবিয়া থেকে নিয়ে ইয়াজিদ, যা যারা যারা বাদশাহ থেকেছেন, খেলাফতকালে রাষ্ট্রীয়ভাবে অথবা একাকী নবী দিবস পালন করে যাননি। এখন তো মাশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে নবী দিবস পালন হচ্ছে, কেন বলুন তো? কেন রাষ্ট্রীয়ভাবে নবী দিবস পালন হচ্ছে, কেন হচ্ছে বলুন তো? তার কারণ রাষ্ট্র বা রাষ্ট্র নেতার নীতি হচ্ছে যে অধিকাংশ মানুষের ভোট নিয়ে যখন আমি গদিতে টিকে আছি, তখন অধিকাংশ মানুষেরই মনকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য অধিকাংশ মানুষের কণ্ঠকে বন্ধ করতে পারবো না, আতে তাদের দাবিকে মেনে নিয়ে ছুটি ঘোষণা করা হোক, আর সমস্ত প্রচার মাধ্যমগুলোকে করা হয় না, হয় না? কেন খেলা প্রচার করা হয়, খেলাতে কি আছে? কেন খেলা প্রচার করা হয়? কারণ তারা জানছে এই যুবকদেরকে মাতিয়ে না রাখলে, বুঝতে পারছেন? সুতরাং অধিকাংশ মানুষের মন যেটা চায় সেটাই হচ্ছে রাজনীতির নীতি, কারণ সংখ্যাগরিষ্ঠতা না পেলে আমি ভোটে দিতে পারব না, এই জন্যে চলছে। কিন্তু খোলাফায়ে রাশেদিন থেকে নিয়ে কোন মুসলিম বাদশাহ, তার মানে শুরুর দিকে বলছি, পরে পরবর্তীতে মুসলিম বাদশারাই করেছে এটা, যদি মুসলিম বাদশারা এতে কি বলে সহযোগিতা না করত তাহলে এই পরিমাণে হতো না। একাকীও পালন করেননি আর রাষ্ট্রীয়ভাবেও পালন করেননি, অন্য কোন সাহাবী বা তার আত্মীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আত্মীয় তার প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা থাকা সত্ত্বেও তার জন্মদিন উপলক্ষে আনন্দ অথবা মৃত্যুদিন উপলক্ষে শোক পালন করেননি, তাদের পরেও কোন তাবেঈ অথবা তাদের কোন একনিষ্ঠ অনুসারী অথবা কোন ইমাম আইম্মায়ে আরবাআ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহ পালন করেছেন না করতে বলেছেন? কোনদিন তা করেননি, করার ইঙ্গিত করেননি। সুতরাং তা যে নব আবিষ্কৃত বিদাত এ কথা স্পষ্ট হয়ে যায়। সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন হয় কোথায়? ইরাকে। কোন জায়গাতে? ইরবিল শহরে। সেই শহরের আমির গভর্নর মুজাফফরউদ্দিন কুকুরতুবি, মুজাফফরউদ্দিন কুকুবুড়ি, কুকুব নামটাও কঠিন, নামটাও কঠিন, মুজাফফরউদ্দিন কুকুবুড়ি, ঠিক হিজরি সপ্তম শতাব্দীর গোড়ার দিকে 604 মতান্তরে 625 হিজড়িতে মিশরে সর্বপ্রথম চালু করে ফাতেমিরা। ফাতেমি কাকে বলে জানেন? ওই যারা শিয়া বলে যে আমরা ফাতেমার বংশধর, ফাতেমাকে ভালোবাসি, আসলে কিছু না, ওই যে রাজনীতির একটা কোপ, দেখলো যে আল্লাহর নবীর বংশধরের প্রতি সব মানুষ সহানুভূতিশীল, বাস সেটাকে সুযোগ রূপে গ্রহণ করে রাজনীতিতে লাগিয়ে দিল, দিয়ে বললো আমরা ফাতেমি, তাদের রাজত্ব শুরু হল। যাদের প্রসঙ্গে ওই ফাতেমি, যাদের প্রসঙ্গে ইবনে কাসির বলেন, ইবনে কাসির জানেন প্রসিদ্ধ, যিনি তফসির লিখেছেন এবং আরো অন্যান্য বই, তিনি বলছেন ফাতেমি শাসক গোষ্ঠী ফাসেক ছিল, কাফের ছিল, পাপাচারী ছিল, ধর্মধ্বজী ছিল, ধর্মের নামে ধর্ম দেখা তো খালি মুনাফেক, ধর্মদ্রোহী ছিল, আল্লাহর সিফাত গুণাবলী অস্বীকারী ছিল, ও ইসলাম অস্বীকারী মাদুস ধর্ম, মাদুসী ওই যে অগ্নিপূজক ধর্মের বিশ্বাসী ছিল, তারাই মিশরে প্রথম চালু করে মিলাদুন্নবী। তাছাড়া মিলাদের সময় তারা বিভিন্ন খানকাহে গান বাজনার আসর বসাত। খানকাহে গান বাজনার আসর বলতে এটা ভেবেন না যে মহিলা নিয়ে নর্তকী নিয়ে, তা না, ওই যেমন সুফিরা দেখেছেন কিভাবে জিকির করে, জিকির করে আর বাজনা বাজায়, ওই ধরনের আসর বসাত। কোন কোন বছরে মোহাররম ও সফর থেকেই মিলাদের আনুষ্ঠানিক মৌসুম শুরু করে দিত, যেমন আমাদের দেশে দেখেছেন পুজোর মৌসুম, পুজো হবে কবে আর তার আগে এক সপ্তাহ আগে থেকে, যেমন বিয়ে আমাদের আমাদের দেশেও আছে, আমাদের মুসলমানদের মধ্যেও আছে, বিয়ে হবে আগামী শুক্রবার, এক সপ্তাহ আগে থেকেই হলুদ মাখানো, ক্ষীর খাওয়ানো, আর কি কত রকম আছে, আজকে গায়ে হলুদ, কাল মুখে পান পানচিনি, আর কি কি কত রকম আছে। ঠিক ওই রকমই তারা মোহাররম থেকেই প্রস্তুতি শুরু করে দিত, নামাজ রোজা নেই, নামাজ ফজর ফরজের নামাজ পড়ে, ফরজ নামাজই পড়ে না, কিন্তু মিলাদুন নবী আসার আগে, বুঝতেই পারছেন, এই তো আমাদের দেশেও দেখবেন, আমাদের দেশে দেখবেন যারা নামাজ পড়ে না, নামাজই নয়, এখন একটি জলসা হোক, যদি বলা হয় আগামী শুক্রবার জলসা হবে, অমক প্রধান বক্তাকে, অমক বক্তাকে ডাকা হবে, তখন দেখবেন যারা নামাজও পড়ে না, উরে বাপরে, চাল আদায় করা, টাকা আদায় করা, এ করা সে করা, মঞ্চ তৈরি করা, মাইকিং লাইটিং আর কত কি, হ্যাঁ শেষকালে ফাইটিং হয় তাই না। এইভাবে যারা নামাজ পড়ে না তারাই আবেগে, তারা মনে করছে আমরা এটাই ধর্ম হিসাবে পালন করছি, এটা যথেষ্ট, কিন্তু যথেষ্ট না। যাই হোক, তারা ওইভাবে আনুষ্ঠানিক মৌসুম শুরু করে দিত, সেই উপলক্ষে গরু ছাগল জবাই করে খানা দেওয়া হতো, এটা তো আসল মানুষকে আকর্ষণ করার বুদ্ধি কি, হ্যাঁ হুজুর আপনারা তো করেন, আপনারা খানা না দিলে কি আমরা আসতাম, ঠিক কথায়, খানা না দিলে কে আসবে, কে রান্না আছে, যে রান্না করবো খাবো, আপনারা না দিলে তো আসবো না, খানা হচ্ছে মেন জিনিস, তো গরু জবাই করে খানা দেওয়া হতো, কবি গায়ক মিলাদ পাঠক হুজুরদের সরগরম ভিড় জমে উঠত, যে রকম পাত্র সুর করে, হ্যাঁ ইয়া নবী সালাম আলাইকা তুমি হে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, যে যেমন পারে গাইতে, আর যত সুন্দর করে গাইবেন তত ভালো লাগবে তাই না। আমার মনে মনে হতো আমি যখন ছোটবেলায় শুনতাম যে এটা বিদাত, কেন বিদাত হলো এটা, যদি বিদাত না হতো তো আমরা খুব সুন্দর করে গাইতাম তাই না, কি অসুবিধা আছে, খুব সুন্দর আবেগের সাথে আল্লাহর নবীর গুণগান এবং তার উপরে দরুদ পাঠ, খুব ভালো জিনিস, কিন্তু যার কোন দলিল নেই সেটা করা যে যায় না সেটা তখন বুঝতাম না, এখন বুঝছি যে দলিল না থাকলে এই শ্রেণীর আবেগ, শুধু আবেগ দিয়ে কাজ হয় না, আবেগের সাথে কি চাই, লাগাম চাই, কিসের লাগাম হবে, দলিলের লাগাম, যদি আপনার আবেগ দলিল সমর্থন না করে তো সেই আবেগের গতিবেগ বেড়ে যাবে, বায়ু ঝড় রূপে পরিণত হবে, আর উপকারের জায়গায় মানুষের ক্ষতি করে বসবে। মোট কথা, তারা ওইভাবে মিলাদ উপলক্ষে মিথ্যা কাহিনী এবার শুরু হলো জাল হাদিস তৈরি করতে। কত রকমের জাল হাদিস আছে, কিছু যদি পারি সময় থাকে তো বলবো ইনশাআল্লাহ। গল্প কবিতা নাচ গজল তৈরি করা হতো, বহু হুজুর তার সপক্ষে বই লিখে তাদের সহযোগিতা করেছিলেন। সর্বপ্রথম আবুল খাত্তাব নামক এক হুজুর আত তানভীর ফি মামালিদির বাশির নাজির নামক বই লিখে শাহ মুজাফফারের খিদমতে পেয়ে, ওই যে মিলাদের প্রতিষ্ঠাতা মিলাদের আবিষ্কারক, শাহ মুজাফফারের খিদমতে পেশ করলে তিনি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করেন। আর বাকি থাকে, আর বাকি থাকে। এখানে সৌদি আরবে একবার ঘোষণা হল যে ব্যক্তি আল্লাহর নবীর জীবন চরিত্রের সব থেকে ভালো কিতাব লিখবে তাকে কত হাজার রিয়াল, আমি ভুলে গেছি, তখনকার যুগে কয়েক লক্ষ, 25 লক্ষ না কত লক্ষ টাকা হয়েছিল। হ্যাঁ, প্রসিদ্ধ হয়ে গেল সে বইটার নাম কি জানেন? আর রাহিকুল মাখতুম। সারা বিশ্বে আমাদের ইন্ডিয়ার আমাদের ভারতের এক লোক সে ফার্স্ট হয়েছে, 25 লক্ষ টাকা পুরস্কার সেই যুগে, এই যুগে তো আরো বেশি হবে, 25 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে আল্লাহ নবীর জীবন চরিত্রে ফার্স্ট হয়েছে, রাবেতা আলম থেকে এর প্রতিযোগিতা ছাড়া হয়েছিল। প্রসিদ্ধ হল না, হলো না? এখন দেখুন সারা বিশ্বে ওই বই চলছে, আপনার বাংলাতে অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে, উর্দুতে আছে, আরবিতেও আছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, প্রচার হয়ে গেল। ঠিক এই রকম যখন মিলাদের উপরে বই লেখা হলো এবং বাদশার সামনে পেশ করা হলো, তখন বাদশাহ আর সেই পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে প্রচার হয়ে গেল মিলাদ। ইমাম সৈয়দী তার আল হাবি গ্রন্থে উল্লেখ করেছেন যে মিলাদের আবিষ্কারক শাহ মুজাফফার একদা এই অনুষ্ঠান উপলক্ষে বিরাট ভোজের ব্যবস্থা করেন, আর সেই ভোজ আয়োজনে ছিল 5000 ভোনা বকরি। বলেন তো, 5000 ভোনা বকরি, এখন একটা বকরি খেতে কত লোক লাগবে? হ্যাঁ, 5000 যদি ছাগল হয় তো কত লোক হয়েছিল? 10000 মুরগি, 100 ঘোড়া, 1 লক্ষ মাখন এবং হালুয়ার 30000 পাত্র। সুফিদের সেই অনুষ্ঠানের দাওয়াত দিয়ে গজল গীতের অনুষ্ঠান চালু হয় যা জোহর থেকে নিয়ে ফজর পর্যন্ত চালানো হয়, আর সেই অনুষ্ঠানে নাচনেওয়ালাদের সাথে তিনি নিজেও নাচেন। এবার নাচনেওয়ালা বলতে এই এই ডিস্কো ড্যান্স না, আপনারা দেখছেন সৌদি আরবের বড় বড় লোকরা নাচছে, তাই না? এই ধরনের নাচ আর কি। অতঃপর সরকারের ভয়ে সত্য প্রকাশ করতে ওলামাদের ত্রুটি হলে মিলাদ একটি জালাবের হকপন্থী আলেম তারা সরকারের বিরোধিতা করতে গেলেই বুঝতেই পারছেন কেমন, এইভাবে দাবি দেওয়া হয় তো তারা কোথায় তাদের কণ্ঠে উঁচু হয় না। ওলামাদের ত্রুটি হলে মিলাদ একটি ধর্মীয় রূপ ধারণ করে নেয়, হজরত ফাতেমার কেউ না হয়েও ফাতেমি নাম নিয়ে, এবং উক্ত শ্রেণীর অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ লোকের মন লুটে তারা রাজত্ব করে গেল। কথিত আছে যে মাউসেলের অধিবাসী উক্ত ওমার বিন মোহাম্মদ নাকি, ওই যে ওমার বিন মোহাম্মদ বলে একজন লোক ছিলেন, তিনি মাউসেলের অধিবাসী ছিলেন ইরাকের, তিনি নাকি মোহাম্মদ সাল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লামের আশেকে রসুল ছিলেন। তিনি ছিলেন কি, ওই যে আশেকে রসুল বলে না, আশেক মানে কি, কেমন ভক্ত, শুধু ভক্ত না অতিরিক্ত ভক্ত, এখন পাগল বলতে পারেন, যেমন মজনু সেরকম আশেকে রসুল মানে হচ্ছে রসুলের প্রেমে পাগল, তার বিরুদ্ধে একটা কথা বললেই আপনাকে খুন করে দেবে সে। আশেকে রসুল আল্লাহর ওলি ছিলেন, তিনি রসুল সাল্লাহ আসলামের ভালোবাসায় একান্ত অনুরাগের বসে এই মিলাদ তথা রসুল সাল্লামের জন্ম বৃত্তান্ত আনুষ্ঠানিকভাবে আলোচনায় প্রতি হন। কোথায় এটা? এটা হচ্ছে মাউসেলে এরাকে। বিখ্যাত সিরাতে স্বামী গ্রন্থে কথা স্বীকার করা হয়েছে, আর এই কথা আপনাদের মাকসুদুল মুমিনিনে আছে, সেখানে এই কথা স্বীকার করা হয় যে তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেন। আর একজন লোক ছিলেন, এই যে কিয়াম কিভাবে চালু হয়, বলছেন যে একজন এরকম আল্লাহ আশেকের রাসূল ছিলেন, তো তিনি এমন আশেকের রাসূল ছিলেন আল্লাহ নবীকে সবসময় ধ্যানে স্মরণ করতেন, হঠাৎ করে যেন আল্লাহ নবীর ছবি দেখতেন, আর উঠি দাঁড়িয়ে বলতে ইয়া নবী সালাম আলাইকা, দিয়ে ওখান থেকে চালু হয়ে গেল ইয়া নবী সালাম আলাইকা। আর কিয়াম সেটা চালু হয়ে গেল বিশেষ করে মাহফিলে, তারা তাদের ধারণা হলো কি আল্লাহ নবী হাজির নাজির, বিশেষ করে মাহফিলে হাজির হন, তাই উস নবী কি তাজিম কে লিয়ে উঠ খাড়া হইয়ে, তারপর শুরু হয়ে গেল। আর সত্যি এগুলো আবেগময় জিনিসগুলো খুব ভালো, যাদের ভিতরে আবেগ আছে তাদেরকে একটু ছুঁয়ে দেন, দেখেন তারা নাফি উঠবে। এই ধরনের মিলাদ পাঠ কোথায় চালু হলো? মিশরে চালু হলো, ইরাকে চালু হলো, আর তারপর আস্তে আস্তে ফিলিস্তিনে, ফিলিস্তিনে হলো, সেখান থেকে আপনার শান টান সব চালু হয়ে গেল, তারপর ইরান তুরান পার হয়ে আপনার উপমহাদেশেও পৌঁছে গেল। এই ভালোবাসা বা মহাব্বত শুধু দরুদ পাঠে বা মন গড়া মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে হয় না, বরং এই মহাব্বতের জন্য একান্ত জরুরি তার ইত্তিবা অনুসরণ করা, একথা আমরা জানি। তার আদর্শবান হওয়া, তার আদর্শে আদর্শবান হওয়াই হচ্ছে প্রকৃত ভালোবাসার পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, যাবতীয় আদেশ আজ্ঞা যথাসাধ্য পালন করা তা না করে, নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা তা না করে আমরা কি করি, তার শুধু প্রশংসা গাই আর সুরে সুর ভাঙিয়ে আমরা মিলাদুন নবী পালন করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। এইভাবে বিদাত রচনা করে আমার অতিরঞ্জিত প্রশ্ন কি বলে আপনার প্রশংসা করে তোমরা আমাকে আল্লাহর আসনে বসিয়ে দিও না। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, আমার প্রশংসা এমন বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামের প্রশংসায় বাড়াবাড়ি করে তাকে কি বলেছিল, বলেছিল আল্লাহর পুত্র, তারপর আস্তে আস্তে শেষকালে বলল তিনিই আল্লাহ। তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে বাড়াবাড়ি করা হয়। এতে এই মিলাদুন নবীতে যে সব বয়ান করা হয় তার অধিকাংশ অতিরঞ্জন ও শিরক বা বিদাত, এমন সব কাহিনী বলা হয় যার কোন সহি সনদ নেই। যেমন নবী সাল্লামের ভূমিষ্ঠকালে ফেরাউনের স্ত্রী আসিয়া, ইমরান তনয়া মারিয়াম ও বেহেস্তির হুরিগণ উপস্থিত হয়েছিলেন, বলে না বলে না বলে মারিয়াম এসেছিলেন, মারিয়াম তখন কোথায়, ওই জগতে। তারপর আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া তখন কোথায়, ওই মধ্য জগতে, কিন্তু তারা আল্লাহর নবীর জন্মের সময় উপস্থিত হয়েছিলেন, জান্নাতের হুরিগণ উপস্থিত হয়েছিলেন। এসবগুলো মন গড়া কথা, কোন হাদিস কোরআনের কথা নয়। রেশমি বস্ত্র আসমান জমিনে বিলম্বিত হয়েছিল, ফেরিস্তাগণ মানুষের বেশে রৌপ্যের বদনা হাতে উপস্থিত ছিলেন, জমরুদ পাথরের চক্ষু বিশিষ্ট, ইয়াকুত পাথরের পক্ষ বিশিষ্ট পাখির ঝাঁক এসেছিল, আরো সব আরো কি লম্বা চওড়া কথা আছে, বাড়াবাড়ি কথা। তার জন্মের সময় মক্কার বাথা ভূমি আনন্দে উদ্বেল হয়ে নর্তন করেছিল, নেচেছিল বলছি, নেচেছিল, মাটি নেচেছিল। কেসরা প্রাসাদের সৌধ চূড়াগুলো ভেঙে পড়ল, প্রাচীন পারসিক যাচক মণ্ডলীর উপাসনাগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিগুলো নির্বাপিত হয়ে গেল, বুহাইরা পাদ্রীগণের সরগরম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ল এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়ে গেল, কাবাগৃহের 360 মূর্তি ভুলুণ্ঠিত হয়ে পড়ল জন্ম হওয়ার সাথে সাথেই। দুধমা হালিমার ঘরে যখন তিনি গেলেন, তাকে মূর্তির ঘরে নিয়ে যাওয়া হলে মূর্তিগুলো সিজদায় পড়ল, কার জন্য, আল্লাহর নবীর জন্য। কিরকম মনে হয় এগুলো কথাগুলো, হ্যাঁ দলিল থাকলে মাফি মুশকিল, দলিল নিয়ে এসে বলবো যে আল্লাহর মোজেজা, যেমন পাথরে সালাম দেওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে দলিল নিয়ে এসো, দলিল কোথায়, একটা কিতাবে লেখা আছে, একজন মিব্রেন থেকে লিখে দিল, আল্লাহর নবীর ভক্তিতে রচনা করে দিল, তুমি সেটা বিশ্বাস করে নিলে তা তার হয় না। বলছেন মা হালিমার ঘরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলনায় শোয়ানো হতো, যাই না সে যুগে দোলনা ছিল কিনা, যাই হোক ছিল দোলনা, দোলনা ছিল তো, বলছে দোলনা দোলাতে ফেরেশতারা, ফেরেশতারা দোলনা দোলাতেন, চাঁদ তার সাথে কালাম করত, মানে কথা বলতো, কে, আকাশের চাঁদ। ওই যেমন আমরা, আমাদের মারা বলে না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, বলে না চাঁদের কপালে চাঁদ যা। এখন মা হালিমা সেটা বলেছেন না বলেছেন, চাঁদ নিজেই কথা বলতো, চাঁদ নিজেই কথা বলতো, তিনি যেদিকে ইশারা করতেন চাঁদ সেই দিকে ঝুঁকে যেত, ওই শিশু অবস্থায় এইভাবে ইশারা করলে চাঁদ সেদিকে চলে যেত, এদিকে করলে ওইদিকে চলে যেত। কিরকম মনে হয়, হ্যাঁ দলিল নিয়ে এসো, দলিল থাকলে মাফে মুশকিল। বল হুজুর মামা হবিবুল্লাহ দুনিয়া কিতাব আছে, মা হবিবুল্লাহ দুনিয়া কোন হাদিসের বই নাকি, না কোনো কোরআনের তফসির, আর না কোনো সনদওয়ালা বই, একটা বইয়ে লেখা আছে মিলাদি বইয়ে, আর তুমি সেটা পাঠ করে করে শোনাচ্ছ লোকদেরকে, হ্যাঁ তিনি একদিন, তিনি একদিনে এক মাসের বাড়া বাড়তেন, ভালো করে খেয়াল করে শুনেন, শিশু অবস্থায় তিনি একদিনে, আমরা যেমন এক মাসে বাড়ি, তিনি একদিনে বাড়তেন, তাহলে এক মাসে কতটা বাড়তেন হিসাব লাগান। যদি একটা লোক, একটা মানুষ একদিনে এক মাসের বাড়া বাড়ে, তাহলে এক মাসে কতটা বাড়বেন, কদিনে বাড়া বাড়বেন, তারপর 900 দিনের, তাই না, 900 দিনের বাড়া বাড়বেন এক মাসে। কিন্তু তারপরে আবার বলছেন না, এক মাসে এক বছরের বাড়া বাড়তেন, একদিনে বাড়তেন এক মাসের বাড়, আর এক বছরে বাড়তেন কত, এক বছরের বাড়। তাহলে এখানে দেখেন, এখানেই কথা যে বানানো কথা ভালো করে খেয়াল করে বানানো হয়নি তা বোঝা যাচ্ছে। ওই যে লাখে লাখে ঝাটকে ঝাঁকে কাটে বেসুমার, শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার, লাখে লাখে কেটে গেল, শেষকালে কত হলো? তিন কুড়ি চার, তার মানে চৌষট্টিটা। এইরকম অবস্থা এইসবগুলো যারাই বানানোর কথা লিখে তারা খেয়াল করে লিখে না, আবেগে লিখে দেয়, বলে দেয়, বাস। দুই মাস বয়স হলে তিনি বসা শুরু করেন, তারপরে আরো সব কি কি আছে, কত বছর বয়সে, কত মাস বয়সে কি কি করেন, সব অতিরঞ্জিত কথা। দুধমাতা হালিমার ঘরে থাকাকালে বকরিতে তাকে সিজদা করত, বকরি এসে তাকে চুমা দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক আছে, দলিল নিয়ে এসো। যে জায়গায় তিনি পা রাখতেন সবুজ ঘাসে আস্তীর্ণ হয়ে যেত, যেখানে তিনি পা রেখেছেন সেখানেই সবুজ হয়ে গেছে। যে অতিরিক্ত দলিলহীন বয়ান আর একটা আছে, তিনি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেন। বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার খতনা করা ছিল। আপনারা বর্তমানেও বহু লোককে দেখবেন বা বহু শিশুকে দেখবেন যে খতনাহীন অবস্থায়, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করার কথা না, যে ফেরেশতারা খতনা করে দিয়েছেন আগে কি মায়ের পেটেই খতনা হয়ে গেছে, এসব কিছু না। মানে যখন জন্ম হয় তখন কারো কারো মানে ওই খতনার মতো দেখতে লাগে, ঠিক কিনা, খতনা করার মতো দেখতে লাগে, সেই হিসাবে মনে করা হয় যে খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। এবং যদি আমাদের সমাজে হয় তাকে মনে করা হয় কি যে ভবিষ্যতে বড় কিছু হবে। কিন্তু মুসলমান ছাড়া অমুসলমানদের ঘরেও খতনা করা ছেলে জন্ম হয় না? হয় না, হয়। মানুষের যে কোনো সম্প্রদায় হয় তার মানেই এই নয় যে সে আল্লাহর পক্ষ থেকে কোন একটা বিশেষ গুণ নিয়ে এসেছে। সুতরাং যে আছে বর্ণনাগুলোতে আছে যে আল্লাহর নবী খাতনা করে জন্ম হয়েছিল, সেসব জন্মের কোনো ভিত্তি নেই। বরং সঠিক হল আরবের প্রচলিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে তার খাতনা করা হয়েছিল। এ সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম এসব কিতাবে লেখা আছে যে সপ্তম দিনে তার খাতনা করা হয়েছিল। যার নিন্দায় কোরআনের একটি সুরা আছে, সেই আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তার নিন্দায় কোরআনের সুরা আছে। সেই আবুল আহাব জন্মের খবর শুনে আনন্দে উৎফুল্ল হয়ে কৃতদাসী সুয়াইবাকে হাতের দুই আঙ্গুলি দ্বারা ইশারা করে আজাদ করে দিল। অতঃপর তার মৃত্যুর পর বাস এইটুকু, খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করে দিল, স্বাধীন করে দিল। মুহাম্মদের জন্মের জন্য খুশি করার ফলে তার কি হল? তার মৃত্যুর পর কোন ব্যক্তি তাকে স্বপ্ন দেখল, যে আবুল আহাবকে মরার পরে স্বপ্নে দেখল, জিজ্ঞাসা করল তুমি কি অবস্থায় আছো? সে বলল আমি দোজখে আছি, তবে প্রতি সোমবার রাত্রিতে আমার আজাব কমিয়ে দেওয়া হয়, আর এই দুই আঙ্গুল হতে আমি পানি চুষে খাই। শুনেছেন এরকম ওয়াজ শুনবেন? বলছে যে আবুল আহাব সে কাফের, সে যদি আঙ্গুলের ইশারায় দাসী আজাদ করার ফলে জাহান্নামের শাস্তি হালকা হয় এবং পানি চুষে খেতে পায়, কাফের খুশি করলে পরে যদি সে এরকম স্বভাব পায়, তাহলে আমরা মুসলমান হয়ে কেন আল্লাহর নবীর জন্মে খুশি পালন করব না? এইরকম মানুষকে বোঝানো হয়, ফলে মানুষ ভাবে হ্যাঁ তাহলে ঠিক আছে, জন্মদিবস পালন করতে হবে। কিন্তু এইরকম জন্মদিবস পালন করার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। হ্যাঁ, তারপরে যে খবর বলা হচ্ছে কিসের খবর? স্বপ্নের খবর। এক শ্রেণীর মানুষ আছে তাদের ধর্ম সব স্বপ্ন, স্বপ্নে এই দেখলেন, স্বপ্নে এই হলো। স্বপ্ন কি শরীয়ত নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছিল ওয়াহী, তাই না? তারপরে কারো স্বপ্ন শরীয়ত হতে পারে না। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখলেন, দেখে বললেন আল্লাহর নবী আপনাকে স্বপ্নে বললেন তুমি এই করো, আর সেটা শরীয়তে নেই, শরীয়ত বিরোধী, সেটা কি শরীয়ত হবে? না। তখন যেটা শরীয়ত ছিল না এখন সেটা শরীয়ত হতে পারে না। সুতরাং স্বপ্ন, আবার যে স্বপ্ন দেখেছিল জানি না সে মুসলমান ছিল না কাফের ছিল, সে হতে পারে কাফের, সে স্বপ্ন দেখতে পারে। যেমন আজকাল কাফেররা কত স্বপ্ন দেখে, ওই তো সেদিনে মন্দিরের নিচে সোনা আছে বলে স্বপ্ন দেখেছিল, তাই না? কত কত কুইন্টাল মনে আছে আপনাদের? 1000 টন সোনা আছে স্বপ্নে দেখেছিল, সত্য হয়েছে না হয়নি? স্বপ্নের কথা সব সত্য হয় না। স্বপ্নের কথা সব কেন বললাম? এই জন্য যে কোনো কোনো কথা আল্লাহর পক্ষ থেকে হলে ভালো বান্দার জন্য সে স্বপ্ন সত্য হয়, তার আপনার ব্যাখ্যা করলে, তাবিল করলে সেটা সত্য হয়। কিন্তু স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে দেখল যে আবুল আহাবের আঙুল চুষে, যে আঙুলের ইশারা দিয়ে সোয়াইবাকে স্বাধীন করেছিল বলে আঙুল দিয়ে আঙুল চুষে পানি খায়, তার মানে জাহান্নামে তো পানির ব্যবস্থা নেই তাই না, আঙুল চুষলেই পানি, কোন আঙুল, যে আঙুলের ইশারাতে দাসী স্বাধীন করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের খুশিতে। পক্ষান্তরে ইতিহাস গ্রন্থসমূহে প্রসিদ্ধ যে আবুল আহাব তার দাসী সোয়াইবাকে মুহাম্মদের জন্মের সময়ে আজাব করেনি, স্বাধীন করেনি। কখন স্বাধীন করেছে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, তারপরে সোয়াইবাকে আজাদ করা হয়েছে বা আবুল আহাব আজাদ করেছিল। সুতরাং এই যে ঘটনাগুলো, কথাগুলো যে মিথ্যা তা বলাই বাহুল্য। প্রত্যেক বছর তার জন্মদিনে দাস মুক্ত করে সে খুশি কোন সাহাবি করেননি, তাবেইন গুণের কেউ করে যাননি। সুতরাং আবুল আহাবের সে সুন্নতকে জিন্দা করা কোন মুসলামের জন্য, কোন মুসলিমের জন্য এটা হতে পারে না। তার জন্মরাত্রি বলা হয় তার জন্মরাত্রি সবে কদর অপেক্ষা উত্তম, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। এরা বলছে যে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করা সবচেয়ে বড় ঈদ, ওই দুই ঈদ থেকেও বড় ঈদ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্ম নিয়েছিলেন সেই রাত্রি লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন এবং সেখানে বলছেন খাইরুম মিন আলফি শাহর, সেই রাত্রি অপেক্ষাও উত্তম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রাত্রিতে হয়েছিল না দিনে হয়েছিল? তার মানেই দিনে হয়েছিল, সেটা রাত্রের অংশ বলা যায় না, ফজরের আগে রাত্রি থাকে না। এখন এরা বলছে রাত্রি, তাহলে রাত্রি যদি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারের দিনে আমি জন্ম হয়েছি তাই না, সোমবার দিনে আমি জন্ম হয়েছি, তাহলে তো রাত্রিতে জন্ম হননি, তাহলে দিনে জন্ম গ্রহণ করলেন আর তার থেকে, তার রাত্রি থেকে, শবে কদরের রাত্রি থেকে উত্তম হয়ে গেল তার রাত্রিটা। এই কথাও বানাওয়াটি ছাড়া কিছুই হতে পারে না। ওই যে বললাম না, যারা বানায় তারা খেয়াল করে বানায় না। পক্ষান্তরে যদি সহি হাদিস থাকত, আমাদের মানতে সুবিধা ছিল না, যদি বলতো সহি হাদিসে তখন আমরা অন্যান্য ব্যাখ্যা করে আমরা মানতাম, বলতাম যে হ্যাঁ আল্লাহ নবীর জন্মদিন যে রাত্রি হয়েছিল সেই রাতটা শবে কদরের রাত থেকেও উত্তম। কিন্তু কোনো দলিল নেই। পক্ষান্তরে দলিল আছে যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিলাইলাতিন আফদাল মিন লাইলাতিল কদর, তোমাদেরকে খবর দেব কি যে রাত্রি হল শবে কদরের রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ। হারেসুন হারাসা ফি আরদি খাউফিন লা আল্লাহু আল্লা ইয়ারজা ইলা আহলে, এমন এমন শত্রুর ঘাঁটি পাহারা দেওয়া, এমন রাত্রে শত্রুর ঘাঁটি পাহারা দেওয়া যে এমনভাবে পাহারা দেয় যেন সে আর ঘরে ফিরে আসবে না, সেই রাত্রিটা শবে কদরের রাত্রি থেকে উত্তম। তার মানে কি? তার মানে হ্যাঁ, শবে কদরের রাত্রি জাগরণ করে যে ইবাদত করা হয় আর ও বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে রাত্রি জাগরণ করছে কি জন্য? শত্রুর পাহারা দেওয়ার জন্য। এর এই ইবাদতটা ওই ইবাদত থেকে উত্তম, এর মানে এই নয় যে ওই রাতটা ওই রাত থেকে উত্তম, তাই না? অন্য এক হাদিসে আছে মাওকিফু সাআতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতুল কদরি ইনদাল হাজারিল আসওয়াদ। শুধু তাই না, হাজারে আসওয়াদের কাছে যদি আপনি শবে কদরের নামাজ পড়েন তার থেকেও উত্তম হল ওই রাত্রে শত্রুর পাহারা দেওয়া। সুতরাং যার দলিল নেই সে কথা আমরা বিশ্বাস করতে পারি না, আর যার দলিল নেই তা আমরা মানতে পারি না, পালনও করতে পারি না। তারা বলে ঈদে মিলাদুন নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদ, কেন তার প্রমাণে তারা বহু কিছু পেশ করে। আমি আপনাদের কাছে একটা কায়দা, একটা রীতি বলছি। প্রথমে শরীয়তের যে রীতিগুলো আছে যেভাবে এসেছে ঠিক সেইভাবেই মানতে হবে, যেটা সহিভাবে প্রমাণিত সেটা মানতে হবে, জৈব বা জাল রূপে প্রমাণিত মানা যাবে না। এটা আপনারা মানতে রাজি না? রাজি না। সহি রূপে যেটা আছে প্রমাণ আমরা মানব, আর জৈব বা জাল রূপে যেটা প্রমাণিত বা আছে বর্ণিত আছে সেটা আমরা মানব না। শরীয়তের রীতি কেমন? সেখানে যখন দলিল আসবে তখন আমাদের জ্ঞান খাটানো চলবে না। আপনারা এই শীতের দিনের মোজার উপরে মাশা করেন না? করেন না? মোজার উপরে করেন না নিচে করেন? মোজার ওপরে না নিচে? আর ধুলোবালি লাগে নিচে না ওপরে? তো ধুলোবালি নিচে লাগে, যদি ময়লা টলা লাগে তো নিচে লাগবে, তো উপরে মাছা করেন কেন? কি বলবেন আপনি? তার উত্তর কি? হ্যাঁ, একজন বলছেন হুজুর হাত তুলে জামাতি মোনাজাত নামাজের পরে কেন বিদাত হবে? আপনারা তো বেতের পড়ছেন, বেতরের সময় সবাই হাত তুলে আমিন আমিন করছেন। এই যে ইমাম সাহেব বৃষ্টির জন্য দোয়া করলেন, আজকে অবশ্য করেননি, আজকে মাশাআল্লাহ মেঘ এসেছে, দোয়া করলে পরে বলতাম দেখো দোয়ার ফলে হলো। যাই হোক, তো হাত তুলে মোনাজাত করছেন কিসের জন্য? বৃষ্টির জন্য। মুক্তাদিরাও হাত তুলে করছে, তাতে ফরজ নামাজের পরে কেন হাত তুলে হবে না? আপনারা কি বলবেন? হ্যাঁ, ওখানটা ওইটার উপরে কিয়াস, এটা করা যাবে না। আশুরার রোজা রাখা হয় 10 তারিখে দিনকে স্মরণ করে, অতএব নবী দিবস পালন করা হবে 12ই রবিউলকে হ্যাঁ স্মরণ করে, ওটা হলে এটা হবে। এই রকম যারা কিয়াস করে, মনকে কিয়াস লাগিয়ে দেয় যে ওটা হলে এটা হবে, এটা কি শরীয়তে এরকম চলবে? একটার উপরে কিয়াস করে আর একটা করা যাবে না। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি, যেমন ভাষাবিদরা ভাষা রচনা করেছেন, আমরা বাংলাতেও আছে, কিন্তু ইংরেজি একটা উদাহরণ নেন, ইংরেজি ভাষার বিইউটি কি হয়? বাট। কিন্তু পিইউটি কি হয়? পাঠায় না পুঠায়? বিইউটি বাট, কিন্তু পিইউটি একই বানান, একই শব্দ, একই সবকিছু, কিন্তু ওখানে বানান কেন? যদি বল না ছোট বাচ্চাকে পড়ান বল বিইউটি বাট, তো পিইউটি পাঠ হবে, বাবা বলো না কেন হলো, কেন হলো, তখন উত্তরটা কি হবে? উত্তরটা কি দেন বাবা? যাদের ভাষা তারাই এরকম করেই উচ্চারণ করেছে, আমাদের বলার কিছু নেই। যদি পিউটি পাঠ বলি তো বেকুব বলবে, বলবে মূর্খ, জানে না কিছু, মুখ মাফি, বলবে না বলবে না। সেই রকমই শরীয়তে যা কিছু এসেছে, শরীয়ত থেকে যখন এসেছে তখন আমরা আমান্না ওয়া সাদ্দাকনা ওয়া সাল্লামনা, বুকের ভিতরে কোনো হারাজ থাকবে না, কোন রকমের ওই যে লায়ক কোন ফিকাল হারাজ ইসাল্লিমু তাসলিমা, একদম মেনে নিতে হবে, যেভাবে শরীয়ত বলেছে সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। এ আর একটা কথা মনে রেখে দেন, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার ভিত্তি হলো তৌহিদ, প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত হলো দুটো, প্রথম হচ্ছে ইখলাস আর দ্বিতীয় কি? তরিকায়ে মুহাম্মাদি। এ ছাড়া ইবাদত কবুল হবে? একমত, একমত। বেশ ঠিক আছে, এবার চলুন। বলছে ওরা যে যদি ঈদ মানে আমরা মেনে নিই, যদি আমরা মনে করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে জন্মগ্রহণ করেছিলেন সেদিন হচ্ছে ঈদ, ঠিক আছে, ঈদ। যেমন আমরা ঈদুল ফিতরকে ঈদ মনে করি আর ঈদুল আজহাকেও ঈদ মনে করি, কিন্তু সেই ঈদ আমরা নিজেদের ইচ্ছা মতো পালন করি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করছে সেভাবে পালন করি? যেমন ঈদুল ফিতরের কথা ধরুন, ঈদুল ফিতরের দিনে কি করতে হয়? ফেতরা দিতে হয়, তারপরে কি করতে হয়? দুরাকাত নামাজ পড়তে হয়, খুতবা হয়, খুতবা নামাজের পরে খুতবা হয়, যদি খুতবাটা নামাজের আগে দিই জুমার মতো চলবে? আর কি করতে হয়? এবারে আপনার সেদিন পান ভোজনের দিন, সেদিনে আপনি খান, সেদিন যদি রোজা রাখি ঈদ পালন করি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপে ঈদ পালন করতে বলেছেন ঠিক সেই রূপে ঈদ পালন করতে হবে। কোরবানির ঈদ ওই রকমই, নামাজ পড়তে হবে, কোরবানি জবাই করতে হবে, যদি নামাজের আগে কোরবানি জবাই করি চলবে? চলবে না। সুতরাং কোরবানির জায়গায় যদি মুরগি কোরবানি দিই চলবে? কোরবানি যেসব পশু দিতে হয় সেই সব পশু না দিয়ে মুরগি জবাই করলাম, হাঁস জবাই করলাম, কোরবানি হবে নাকি? না। আমাদের দেশে নিয়ম আছে, গরিবরা অনেক গরিব মনে করে কি কোরবানি কিছু দিলেই হবে, সুতরাং তারা হাঁস মুরগি কিনে রাখে আর ওই দিনে কোরবানি করে, এরকম চলবে? বিদাত। সুতরাং তরিকাই মুহাম্মদ অনুযায়ী যদি আমরা ঈদ পালন না করি কি হবে? বিদাত হবে। ঈদে মিলাদুন্নবী যদি ঈদ মনে করি, সবচেয়ে বড় ঈদ, ঠিক আছে, সেই ঈদ পালনের দলিল কি? যে ঈদ আল্লাহ নবী পালন করে গেছেন তা তো দলিল থাকা দরকার, কি পদ্ধতিতে সেই ঈদ পালন করতে হবে। এবারে তো আপনার মন করা সবকিছু, যে যেখানে যা যে দেশে যেমন করে পালন করে। তারপর আপনার যে রীতিতে পালন করা হয় নিজের নিজের পদ্ধতি নিজের নিজের পদ্ধতিতে তারা কি করে, নিজের আল্লাহর নবীর জন্মদিন পালন করে, কেউ তো মিলাদ পাঠ করে, কেউ পানভোজন করে, কেউ আরো কিছু করে। এইভাবে তারা নিজে নিজের মন গড়া পদ্ধতিতে মিলাদুন্নবী পালন করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ঈদ যদিও মেনে নিই কিন্তু সেই পালন করার পদ্ধতি যেহেতু আমাদের জানা নেই, সেহেতু আমরা নিজেদের মন গড়া অনুযায়ী পালন করছি, সেটা কি হবে, বিদাত হবে। ওরা বলছে, আপনারা যে বলছেন মুসলমানদের মাত্র দুটো ঈদ, দুটো ঈদ তো নয়, আপনারা তো স্বীকার করেন যে মুসলমানদের দুটো ঈদ না, আর একটা ঈদ আছে, কি ঈদ, একটা সাপ্তাহিক ঈদ আছে, জুমার দিন। অতএব আপনারা যে হাদিসের কথা আলোচনা করছেন যে দুটো ঈদ, এটা তো সঠিক না, তৃতীয় ঈদ আছে, ঠিক আছে, তৃতীয় ঈদ আছে, তার দলিল আছে, তাই না? চার নম্বর ঈদ যেটা তোমরা শ্রেষ্ঠ ঈদ বলছো, তার দলিল কি, তার দলিল আছে, দলিল আছে তো নিয়ে এসো, চার নম্বর, পাঁচ নম্বর, সাত নম্বর, সমস্যা নেই, বারো মাসে তেরো পরব করে যাব, তোমাদের তো ঈদ শ্রেষ্ঠ ঈদ, বরং সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে শবে বরাত। শবে বরাতে যে ধুমধাম হয়, অন্যান্য ঈদে হয় নাকি? হ্যাঁ, শবে বরাতকে যেভাবে পালন করা হয়, নবী দিবসকে যেভাবে পালন করা হয়, এরকম ঈদ পালন করা হয় না, ওটা হচ্ছে আসল ঈদ। তো আসল ঈদ খাঁটি হীরে অত চকচকে হয় না যতটা নকল হীরে চকচকে হয়, নকল হীরে চকচকে বেশি থাকে, তার মানে লোককে দেখানোর জন্য তার চকচকানি বেশি থাকে। দলিল নিয়ে এসো, তাহলে আমরাও চার নম্বর ঈদ বা সব থেকে শ্রেষ্ঠ ঈদ রূপে আমরা পালন করব ঈদে মিলাদুন্নবী, জুমার দিন ঈদ, তার প্রমাণ আছে। কিন্তু জন্মদিন ১২ তারিখে, ১২ তারিখে জন্ম ঠিক কোন আছে নাকি, মতভেদ আছে না, নেই, ১২ তারিখে জন্ম না ৯ তারিখে জন্ম, মতভেদ আছে, আল্লাহর নবীর জন্ম কয় তারিখে তারও সঠিক ধারণা নেই। এখন ১২ তারিখেই মানলাম, ঈদ করলাম, সেটাও একটা, আবার ওই তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন, মৃত্যুর দিন, যে তারিখে আমরা খুশি মানাই সেই তারিখেই কি হয়, সেই তারিখেই শোক পালন করার কথা। কিন্তু না শোক পালন করার রীতি শরীয়তে আছে, আর না জন্মদিন পালন করার বিধান শরীয়তে আছে। ওরা বলছে ঈদ মানে যা ফিরে ফিরে আসে, ঈদ মানে হলো যা ফিরে ফিরে আসে, আল্লাহর নবীর জন্মদিন ফিরে ফিরে আসে, অতএব এটাও ঈদ। কথা হলো এটা, ফিরে ফিরে তো সবে আসে, প্রত্যেক সোমবার ফিরে আসে, হ্যাঁ, প্রত্যেক রবিউল আউয়াল যেমন ফিরে আসে, শাবানও ফিরে আসে, তো ফিরে এলে কি সেদিনকে ঈদ করা যায়? শরীয়তের পক্ষ থেকে ঈদ যদি নির্বাচন না হয় তাহলে সেটাকে ঈদ বলে ঘোষণা করা আমাদের মন গড়া ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার নিয়ামত ও রহমত প্রাপ্তির সুক্রিয়া স্বরূপ আনন্দ উৎসব করতে নির্দেশ দিয়েছেন, আনন্দ উৎসব করতে, শব্দটা খেয়াল করেন, উৎসব, উৎসব মানে কি, আনন্দ করতে নির্দেশ দিয়েছেন, সমস্যা নেই, যে আল্লাহ আপনি এ বিষয়ে নিয়ে আনন্দ করুন। এবারে উৎসব কাকে বলে, হ্যাঁ, উৎসব মানেই হচ্ছে কোন জিনিস নিয়ে উদযাপন করা, বিভিন্ন হই হুল্লোড় এইসব। এখানে আল্লাহর তালার, আল্লাহ তালা করতে নির্দেশ দিয়েছেন, নিয়ে আল্লাহর নামে কি করা হচ্ছে, আল্লাহর নামে অপবাদ দেওয়া হচ্ছে, যে আল্লাহ আনন্দ উৎসব করতে নির্দেশ দিয়েছেন। আর দলিল কি, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের দলিল পেশ করে অর্থাৎ বলো, আল্লাহর ফজল ও রহমত নিয়ে তোমরা কি করো, খুশি হও, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, রহমত নিয়ে খুশি হও। আল্লাহ তাআলা বলছেন খুশি হও, আনন্দ উৎসব করতে বলেননি। ওরা এই শব্দটা বাড়িয়ে দিয়ে নিজেদের দলিল পেশ করে দিল। সুতরাং আল্লাহ তাআলার নিয়ামত সমূহ মধ্যে ওরা বলছে সব থেকে বড় নিয়ামত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কেমন দলিল, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর নিয়ামত নিয়ে, আল্লাহর রহমত নিয়ে খুশি করো, আর আমাদের কাছে আল্লাহর সবচেয়ে বড় রহমত কে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অতএব আল্লাহর নবীর জন্মদিনে কি করতে হবে? খুশি করতে হবে। কেমন দলিল হলো? ওইরকম না, হাজি পুকুরে দলিল দেখিয়ে গাজী পুকুর দখল করা। এখানে কোথায় আছে যে আল্লাহর নবীর জন্মদিনে আনন্দ পালন করতে হবে? কোথায় আছে উৎসব পালন করতে হবে, খুশি করতে হবে? ঠিক আছে, এখানে মুফাসসিরিনদের মতে এর আগে যে সমস্ত আয়াত এসেছে কোরআনের কথা এসেছে। অতএব কোরআন হল ফজল, কোরআন হল অনুগ্রহ, কোরআন নিয়ে তোমরা আনন্দ করো। তাহলে কোরআন নিয়ে যদি কোরআন বড় নিয়ামত হয়, কোন দিনটাকে নিয়ে আনন্দ করবেন? তাহলে সবে বরাত নিয়ে, সবে কদর নিয়ে আনন্দ করেন। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নিয়ামত, এবং সত্যি বড় নিয়ামত, বড় রহমত মানি, কিন্তু কিভাবে আপনি সেই আনন্দ পালন করবেন, সেই আনন্দ প্রকাশ করবেন, এ কথা কি কোরআনে আছে? কোরআনে নেই। কিন্তু ওরা বলছে আল্লাহর নবী সবচেয়ে বড় রহমত, অতএব তার জন্মদিনে, দেখছেন বাড়ানো কত কথা, তার জন্মদিনে খুশি পালন করতে হবে। ওই যেমন মোনাজাতিরা বলছে না, মোনাজাতিরা ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত, কি বলে, দোয়া হচ্ছে ইবাদত, আর আল্লাহ বলছেন যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাবে। অতএব ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করতে হবে। ঠিক এইরকমই একটা দলিল নিয়ে মাঝখানে এক জায়গায় দিয়ে ফিট করে দিল, দিয়ে বলছে এইভাবে পালন করতে হবে। কিন্তু এই ধরনের পালন করার নিয়ম হাদিস যদি থাকত কিংবা কোরআনের আয়াত স্পষ্ট করে বলা হতো যে এটা হচ্ছে তোমাদের আল্লাহর নবীর রহমত, অতএব সেই রহমতের খুশি পালন করার জন্য তোমরা এইভাবে ঈদ উদযাপন করো, তাহলে আমরা ঈদে মিলাদুন নবীকে সবচেয়ে বড় ঈদ মনে করতাম, আমাদের মানতে কোনো বাধা নেই। সবচেয়ে বড় ঈদ, সমস্যা কি? কিন্তু আমরা চাই দলিল, আমরা হচ্ছি দলিল ভিত্তিক মানুষ। দলিল ছাড়া আমরা না কারো ঘর বলে স্বীকার করব, না কারো জমি বলে স্বীকার করব, না কারো দোকান বলে স্বীকার করব। বোঝা গেল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সোমবার রোজা রেখে ঈদ পালন করেছিলেন বা নিজের জন্মদিন পালন করেছিলেন, আপনারাও করুন, সোমবার রোজা রেখে আল্লাহর নবী জন্মদিন পালন করুন, সমস্যা আছে নাকি? জন্মদিন পালন করতেই হয়, আল্লাহর নবী যে পদ্ধতিতে পালন করেছেন সেই পদ্ধতি পালন করুন, রোজা রাখুন। আপনি এই হাদিস থেকে যে আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন, কেন না তার জন্মদিন, ঠিক আছে, তাহলে প্রত্যেকের জন্মদিন, আপনার জন্ম কবে? বুধবার, ওনার জন্ম রবিবার, ওনার জন্ম শুক্রবার, তাহলে সবাই নিজে নিজে জন্মদিন রোজা রাখুক, তাই না? যদি কেউ রাখে বিধান হবে না, হবে না? তাহলে সোমবার রোজা রাখার যদি বিধান হয়, তাহলে প্রত্যেক সোমবার রোজা রেখে যদি আপনি মনে করেন যে আমি জন্মদিনই পালন করবো আল্লাহর নবীর, আল্লাহর নবী জন্মদিন পালন করেছেন সোমবার রোজা রেখে, তো প্রত্যেক সোমবারই তো রোজা রাখতে হবে, তাই না? তা না করে কেবল একটা দিন, যে দিন বিতর্কিত, সেই দিন আল্লাহর নবীর জন্মদিন কি না বলে বিতর্কিত, সেই দিনকে কেন্দ্র করে রোজা রাখো। বোঝা গেল মন গড়া খুশি করা ছাড়া তোমাদের আর কোনো বুদ্ধি নেই, শুধু খাওয়ন দাওনের ব্যবস্থা ছাড়া আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি করা হয়, বলছে হযরত আবু বকর বলছেন যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। আবু বকরের জামানায় কি মিলাদুন নবী ছিল নাকি? বলছে হাদিস দেখুন, যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে, অন্য মতে 70,000 সওয়াব পাবে। এগুলো মিথ্যা কথা না? হযরত আলী বলেছেন যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করবে সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসাবে জান্নাত যাবে। এইসব মিথ্যা কথা, মিথ্যা কথাগুলো যে আল্লাহ নবী খলাফায়ে রাশিদিনের যুগে নিশ্চয়ই মিলাদ ছিল না, অথচ এইভাবে তারা প্রচার করা থাকে। পাকা দলিল যখন না থাকে তখন মানুষ জেতার উদ্দেশ্যে কোন কোন দলিল পেশ করে তারা মানে নিজেদের রীতি প্রচলিত করতে চায়। মনে করুন একটা লোক যখন সমুদ্রে ডুবতে থাকে, নদীতে পুকুরে ডুবতে থাকে, যখন কিছু পায় না, তখন একটা খড় কোটা ভেসে থাকলে সেইটাকেই জড়িয়ে ধরে, তাই না, যে যদি আমি বেঁচে যাই। কিন্তু খড় কোটা কোনোদিন মানুষ বাঁচাতে পারে না। তেমনি এই ধরনি আনাই ধানায় আনাই পানাই এদিক সেদিক করে যদি কোনো দলিল নিয়ে আসা হয়, তাহলে সেই দলিল দিয়ে মিলাদুন নবী প্রমাণ করা যায় না এবং পালন করা যায় না। যেটা বিদাত সেটা বিদাত। আল্লাহ তাআলা আমাদেরকে বিদাত মানার তৌফিক দেন, বিদাতকে বিদাত থেকে দূরে থাকার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।